কি করি আমি কি করি, বনে ফাগুন মনে আগুন, বনে ফাগুন মনে আগুন, কি করি আমি কি করি, বনে ফাগুন মনে আগুন। পলে পলে পলে পলে দহে মোর ঢিক ঢিকি ছিয়া রে, পলে পলে দহে মোর ঢিক ঢিকি ছিয়া রে, ছিয়া যদি হয় ছায় বাঁচিব কি করি আমি, কি করি বনে ফাগুন মনে আগুন। সজনী গো রজনী গো, রজনী গো এনে দে রে চাঁদে রে, সজনী গো রজনী গো এনে দে রে চাঁদে রে, অঙ্গাজে অঙ্গার হয়ে জলে জলে কাঁদে রে, কি করি বনে ফাগুন মনে আগুন। একা কিনি একা কিনি আমি দরি বিরহ স্বপ্ন রে, একা কিনি আমি দরি বিরহ স্বপ্ন রে, বধু বিনা রহি যেন জল বিনা রে, কি করি আমি কি করি বনে পাবো।